الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين جابوتي بشانك الله باكر جنو جابوتي درود صلاة الشيش نبي محمد رسول الله صلى الله عليه وسلم মানুষ কে আল্লাহর পথে ধরে রাখার জন্য যে কতগুলো পদ্ধতি আল্লাহ বর্ণনা করেছেন এবং তার নবীদেরকে সেই পদ্ধতি বাস্তবায়নের জন্য প্রেরণ করেছেন তার মধ্যে সবচেয়ে প্রথম এবং প্রধান হচ্ছে দাওয়াহ ইলা আল্লাহ মানুষকে সবসময় শয়তান তার নিজের দিকে ডাকে শয়তানের চাকচিক্যপূর্ণ যুক্তি এবং তার অত্যন্ত দুনিয়াবী লোভ এবং স্বার্থ দুষ্ট দাওয়াত মানুষ খুব দ্রুত লুফে নেয় সেখান থেকে ফিরিয়ে আল্লাহমুখী করা কষ্টকর বান্দা স্বীকার করে কিন্তু মানে না এটাই মানুষের চিরন্তন স্বভাব চুরি করা মহাপাপ চোর নিজেও বলে কিন্তু চুরি ছাড়ে না ঘুষ খাওয়া অন্যায় এটা সব অফিসাররা বলে নিজে ঘুষ খায় কারণ এমন একটা লোভনীয় জিনিস নগদ পাওয়া যায় বিধায় তার সামনে কোনো হিত কথা আর কাজে লাগে না আল্লাহ যে আছেন এটা সবাই স্বীকার করে যারা নিজেদেরকে নাস্তিক বলে ওরাও স্বীকার করে তিনবার পায়খানা পাঁচবার বমি হলে আল্লাহ সেটা কাউকে ডাকে না অতএব মানুষকে শয়তানের দাওয়াত থেকে ফিরানোর জন্য প্রতি মুহূর্তে আল্লাহর দাওয়াত দিতে হয় আল্লাহর দিকে ফিরিয়ে আনতে হয় আপনারা দেখেছেন ইসলামের যে বিধান আছে তা সব কাজে আমাদের দোয়া পড়তে হয় হাসি লাগলে দোয়া পড়ি খুশি হলে দোয়া পড়ি দুঃখ পেলে দোয়া পড়ি খাওয়ার শুরুতে দোয়া পড়ি খাওয়ার শেষে দোয়া পড়ি তা মানেটা কি মানুষ যেন সবসময় আল্লাহ মুখে ফিরে থাকে শয়তানের মুখে না যায় যে কোনো দোয়া পড়ে না সে দোয়া জানে না ও তো শয়তানের গোলামে বসে আছে দোয়ার মধ্যে সবচেয়ে বড় জিনিস এই যে মানুষকে শয়তান থেকে ফিরিয়ে আল্লাহমুখী করা হয় আমরা দোয়া অর্থ বুঝি না এটা ভুল করি নাও যদি বুঝি দোয়া তো আল্লাহর জন্যই হয় এটা তো অন্তত বুঝি এ বুঝটা সবার আছে এটুক বুঝি যথেষ্ট এরপরও চেষ্টা করবেন দোয়ার অর্থগুলো বোঝা আল্লাহ পাক তার রসুলকে এই মৌলিক দাওয়াতটা দিয়ে তার ব্যাখ্যাও দিচ্ছেন এইভাবে ওমান আহাসান ওয়াকাওলা মিম্মান দাআ ইলাল্লাহ তার চাইতে সুন্দরতম কথা কে বলেছে কোথায় আছে যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহর পথে, ওয়ামালা সালেহান, নিজে সৎকর্ম করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আল্লাহর আজ্ঞাবহদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন এর চাইতে সুন্দর কথা কি আছে? তার অর্থ হল আল্লাহর পথে দাওয়াত দেওয়ার চাইতে সুন্দরতম কোনো কথা নাই। আর এর বাকিটা হল শয়তানের পথে দাওয়াত, তার চাইতে অসুন্দর কথা আর নাই, ওটা এমনি ধরে নেওয়া যায়। যে অসুন্দর কথার জয় জয়কার পৃথিবীব্যাপী চিরকাল, আর আল্লাহর পথে দাওয়াত দেওয়ার বিষয়টি স্বীকার করি বটে, আমরা কিন্তু এটা গৌণ হয়ে দাঁড়িয়েছি। এগুলো যদি বলি এই ময়দানে একটা আনন্দ মেলা হবে, আপনাদের পকেটের টাকা একটাও থাকবে না। রাত্রি 11:20 শুরু হবে, ফজরের জামাত নষ্ট হয় তাও ভালো, কিন্তু ওখানে গিয়ে বসবে চেয়ার নিয়ে আরামসে। কারণ কি? জুয়া, হাউজি, নগ্ন নৃত্য, এগুলো নগদ দেখা যায়, মনে ভালো লাগে, শুনতে ভালো লাগে, টাটকা পাওয়া যায়। আর আখেরাত তো মরার পরে, আমাদের ধারণাটাই ভুল, আখেরাত মরা পরে না, আখেরাত দুনিয়াতেই হয়। এ ব্যাখ্যা আর একদিন শুনবেন। এই ধারণাটাই আমাদের নষ্ট করে দিয়েছে। আখেরাতের জন্য চেষ্টা করলে দুনিয়াতেই আখেরাতের নমুনা পাওয়া যায়, সেদিকে যাচ্ছি না। তাহলে এটুকুই বলবো যে মানুষ সবসময় নগদটা পেতে চায় বিধায় মানুষ দ্রুত শয়তানের ধোকায় পড়ে। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এটা আমাদের বাংলাদেশের জাতীয় কবির কবিতা, যদিও এ কবিতা ইসলামী ভাবধারার পুরা বিরোধী। ইসলামের কাছে বাকিটাই মুখ্য, নগদটা নয়। যে নগদ বাকির বিরোধী ওই নগদ আমরা আমল করি না। বাকি অর্থ আখেরাত, আর নগদ মানে যেটা আমার কাছে আছে। মুসলমানের অমুসলমানের মৌলিক পার্থক্য এখানে, মুসলমান আখেরাতের জন্য কাজ করে আর অন্যেরা দুনিয়ার জন্য কাজ করে। এই পার্থক্যটা ভুলে যাবেন না। আল্লাহ বলছেন নমান হাসান কওয়ালা মিন মান দাআ ইলা আল্লাহ, সুন্দরতম কথা ইচ্ছাতে আর কি আছে? যে ব্যক্তি ডাকে মানুষকে আল্লাহর পথে, ওয়ামেলা সালেহান, এবং আল্লাহর পথে আমল করে। শুধু ডাকে না, যে কাজ করলে আল্লাহ খুশি হন সে কাজটাও করে। আর শুধু করি ক্ষান্ত হয় না, সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আজ্ঞাবহদের অন্তর্ভুক্ত, আমি মুসলিম। মুসলিম বলাটা একটা বড় সাহসের ব্যাপার। সুরা হামিম সাজদা 33 আয়াতের গুরুত্ব অত্যন্ত বেশি। এখন প্রায় আসতেছে কোন দেশে কত নাস্তিক কত আস্তিক, দেখা যাচ্ছে পাশ্চাত্য বিশ্ব এখন নাস্তিকই ভরে যাচ্ছে। যদিও মুখে বলা হচ্ছে খ্রিস্টান, তাহলে আসলে খ্রিস্টান নাই, সেখানেও শেষ হয়ে গেছে। কারণগুলো তল্লাশ করলে বুঝতে পারবেন। এরপরেই বলছি আল্লাহর পথে দাওয়াত হর হামেশা হচ্ছে বাংলাদেশ, প্রতি জুমায়েত ও মসজিদগুলোতে হয়, এরপরেও ওয়াজ মাহফিল হয়, এরপরে তবলিগি সভা হয়, এরপরে ওরস তো হতেই আছে, প্রায় 300,000 মতো পীর আছে বাংলাদেশে, প্রত্যেকেই যদি ওরস করে বছরে একটা করে কমপক্ষে, তা 300,000 ওরস তো হয়। আর মাদ্রাসা তো হিসাব নেই কত আছে, শিক্ষকের সংখ্যা শুনতে পারি আলিয়া মাদ্রাসা 6,500,000, আর কমই মাদ্রাসা হিসাব করলে প্রায় অতটুকুই হবে বা বেশিও হতে পারে বলা যায় না। তাহলে দাওয়াতে দাওয়াতে একেবারে বাংলাদেশ হয়ে যাচ্ছে, এরপরেও এত শয়তানি কেন? মৌলিক কারণটা নিয়ে আমরা কোন চিন্তা করি এ প্রসঙ্গে আজকে আপনাদের কাছে নতুন কথা বলা হবে, যেটা আপনারা শুনতে অভ্যস্ত নন কিন্তু শুনতে হবে। আল্লাহর পথে দাওয়াত কাকে বলা হয়? এর শর্ত হলো তিনটা। এই তিনটা শর্ত পূরণ না হলে ওটা আল্লাহর পথে দাওয়াত নয়। ভালো করে মুখস্থ রাখবেন, কোন নবী দুনিয়াতে খালি আল্লাহর পথে দাওয়াত দিতে এমনি এমনি আসেন নাই। যে দাওয়াত দিতে গেলে এমন কোন নবী নেই যে মার খায়নি, আর আমরা দাওয়াত দিয়ে মার খাই নাকি, বরং আরো গোস্ত খেয়ে বাড়ি আসি, তাবার খেয়ে আসি। কেন নবীরা মার খাইছে, তার দাওয়াত আর আমাদের দাওয়াতে ফারাক কোথায়? এটা না বুঝার কারণেই পত্রিকা আসে জনস্রোত চলছে অমুক ওরসে, জনস্রোত চলছে ঢাকার পাশে তুরাগ নদীর তীরে। পত্রিকা লেখাত পড়লে মনে হয় যে মানুষ আর ঘর বাড়ি নাই, সব চলে গেছে। কেন এই স্রোত সেখানে? কই নবীদের দাওয়াতে তোর স্রোত বইত না? কখনো চিন্তা করেছেন কি কেন নবীদের দাওয়াতে স্রোত বইত না আর কেন আমাদের দাওয়াতে স্রোত বয়, ফারাক নাই? এই বুঝ আমাদের মধ্যে না থাকাতে আমরা পড়ে গেছি সমস্যায়। একদিন আল্লাহর রাসূল একটা হাদিস বললেন, এই সাহাবীরা শোনো, কিয়ামতের মাঠে আমাকে আল্লাহ পাক দেখাবেন, এই মোহাম্মদ ওই ওইদিকে তাকাও। তাকাবো, উম্মত নিয়ে নবীরা আসতেছেন, ও বাবা খালি, কোন নবী একজন উম্মত নিয়ে আসতেছেন, কোন নবী দুইজন উম্মত নিয়ে আসতেছেন, কোন নবী উম্মত শূন্য অবস্থায় আসতেছেন। আমি বলি, আল্লাহ তুমি আমাকে কি দেখাচ্ছ, যে ফাঁকা না? এইবার তুমি তাকা এদিকে। তাকালাম, ওরে বাপ রে বাপ, একেবারে অন্ধকার হয়ে গেছে, গগন ব্যাপী সে গেছে অন্ধকারে। বলি, আল্লাহ এই কি ব্যাপার এত? না, এগুলি হলো তোমার উম্মত। বলি, আলহামদুলিল্লাহ, পৃথিবীর সকল নবীর উপরে তোমার উম্মতের সংখ্যা বৃদ্ধি পাবে। আদমকে বলা হবে, এ আদম তুমি তো সবার বাবা, এর মধ্যে বাছাই করে যেগুলো জাহান্নামী পৃথক করো আর জান্নাতিগুলো পৃথক করো। আদম বলছে, হে আল্লাহ আমি বাবা হতে পারি কিন্তু কে জান্নাতি কে জাহান্নামী বলতো আপনি বলবেন, আমাকে চেনাই দেন, এইগুলো আমি জাহান্নামী দিই পারে। হ্যাঁ, 1000 মধ্যে 999 জন জাহান্নামী পাঠাও, একজনকে রাখো জান্নাতের জন্য। এবার কি হবে, এবার কি হবে বলেন? ওই একজন ভালো না 999 জন ভালো? না না না না, গণতন্ত্রের দল আপনাদের কাছে কি বলো, এই আখেরি তন্ত্র হলে গণতন্ত্র, আখেরি মোনাজাত যেমন আছে না, আর আপনাদের দৃষ্টিতে যারা লেখাপড়া শিখছেন একটু, মাস্টারি করেন, বড় বড় রাজনীতি করেন, তাদের দৃষ্টিতে পৃথিবীর আখেরি মন্ত্র হলো গণতন্ত্র। এখানে গেলেই মানুষের সমস্ত শান্তি সমস্ত সর্বসব আছে না, সংখ্যা বেশি আর সংখ্যা কম কখনোই সত্য এবং মিথ্যার মানদণ্ড নয়। সত্য এবং মিথ্যার মানদণ্ড আল্লাহর ওহি। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে, আমেরিকার প্রেসিডেন্ট ওবামা, তাই না? তিনি একটা বিল পাশ করতে চাচ্ছেন কিন্তু বিরোধী দলের অত্যাচার পাশ হচ্ছে না, শেষে ওনার ভেটো পরে ওটা পাশ করে দিতে চাইলেন, বিরোধী দল ওটাকে দিয়ে দিল আদালতে, আদালত যা রায় দিল তা ওবামার বিরুদ্ধে গেল। ওবামা গেল খেপে, বলে দিল একজন অনির্বাচিত ব্যক্তির সিদ্ধান্ত মানতে আমরা প্রস্তুত নই, আমি আমেরিকার দেশবাসী অধিকাংশ জনগণের সমর্থিত প্রেসিডেন্ট। কথা এক হিসেবে ঠিক বলেনি, গভর্নমেন্ট অব দি পিপল, বাই দ্য পিপল, ফর দি পিপল, এই যে কলেমা গণতন্ত্রের, অব দি পিপল হচ্ছেন উনি ওবামা। অব দি পিপল তো প্রধান বিচারপতি নয়, ঠিক না? বিচারপতি কি কেউ নির্বাচিত নাকি? তাহলে ওই অনির্বাচিত বিচারপতির রায় আমার ফাঁসি হচ্ছে, আমি নির্বাচিত প্রধানমন্ত্রী বা এককালের মন্ত্রী, আমি নীরবে গিয়ে ওই ফাঁসির দড়ির গলা ঝুলিয়ে দিচ্ছি। কারণটা কি? যদি নির্বাচনটাই বড় হবে, চূড়ান্ত সত্য হবে, তো প্রধানমন্ত্রীকে কে নির্বাচন করেছে? প্রধান বিচারপতিকে? আরে প্রধান বিচারপতি ছাগা, এই রাজশাহী ম্যাজিস্ট্রেট, ছোট বাচ্চা বাচ্চা ম্যাজিস্ট্রেট সেলিবিলি সব 20-25 বছর 30 বছর বয়স, ওদের হুকুমে আপনি বুড়ো মানুষ মেনে নিতে বাধ্য হচ্ছেন। ও যা রায় দিচ্ছে, একা রায় দিচ্ছে না, দুই পক্ষের উগ্র লড়াই করলো বছরখানেক ধরে। রায়টা কে লেখে? একজন লেখে না পাঁচজন লেখে? একজন লেখে। তো ওই একের দাম বেশি না আপনার দশজন উকিলের দাম বেশি? তাহলে আমরা কিন্তু মেনে নিচ্ছি, কিন্তু যখন ময়দানে আসি লাফালে শুরু করে দিই। আল্লাহর কথা মানুষ মানতে বাধ্য হচ্ছে শেষ মুহূর্তে গিয়ে, কারণ সবাইকে নিয়ে সতর্ক করে মানুষকে নিয়ে পরামর্শ করে যদি আমাদের প্রধানমন্ত্রীর কাজ করে জীবনও বাড়বে। সতর্ক কোটি মানুষের সতর্ক কোটি মত, একমত জীবনে হবে তো ওর কাজ করবে কেমন করে? ফলে তিনি বাসাই করে করে 300 লোক নিয়েছে, 300 কখন এক হয় না, শেষ করলে একাই কমান্ড দেয়। এমন আইন করেছে সংবিধানের 70(1) ধারা, যদি যে দল ক্ষমতায় আছে সেই দলের নেতার বিরোধী যদি কোনো কথা কোনো এমপি বলে, দিনেন্দার এমপি বাদ ক্যান্সিল বলেন, কোনো এমপিকে মাথা গিয়ে দুটো ধড় ঘাড় আছে নাকি যে আমি ওই নেতার বিরুদ্ধে বলে এমপি পদ হারাবো, কোনো পাগলতাই করবে? ফলে এই একটা ধারা দিয়ে এই সমস্ত এমপিগুলোর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। সবাই ঘুরে ফিরে হয়ে নেতা যা বলে তাতেই আমিন, তাই না? দাঁড়ালে কোথায়? 70 কোটি মানুষ এক জায়গায় দাঁড়িয়ে গেল, এক নেতা বা নেত্রী যাই বলেন আপনি। ঠিক অমনি করে বিশ্বের সকল আদম সন্তান আমরা আছি, আমাদের মূল সৃষ্টি আমার আল্লাহর কাছ থেকে, সেখান থেকে রূহ এসেছে, ঠিক সেখান থেকে ওহী আসে, সেখানকার সিদ্ধান্ত আপনার চূড়ান্ত মেনে নিতে হবে। যেভাবে দুনিয়াতেও আপনি নেতার সিদ্ধান্ত মেনে নিচ্ছেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিচ্ছেন, ঠিক অমনি করে সর্বক্ষেত্রে আপনাকে আল্লাহর বিধান মেনে চলতে, ওটাই হলো চূড়ান্ত সত্যের উৎস। এখন এইখানে কি আমরা শরিক করে ফেলি? আমি বলি আমার নেতার হুকুম মানবো কিন্তু আল্লাহর হুকুম মানবো না। যখন নেতায় আর আল্লাহ শেরেক হয় আপনি কোনটা গ্রহণ করবেন? নেতাকে নেবেন না আল্লাহকে নেবেন? মুখে বলছেন, আসলে আদৌ মানেন না কথা, ওটা মুখে বলেন, আমরা এটা আদৌ মানি না। এইখানে হলো সমস্যা। আর এইখানে গিয়ে নবীদের কথা মানুষ শোনে নাই, এইখানে গিয়ে প্রত্যেক নবী মার খেয়েছে। প্রথম রসুলকে নূহ আলাইহিস সালাম না, তিনি মার খায়নি? শেষকালে বেচারে একেবারে 950 বছর ধরে দাওয়াত দিয়েও কোনো লোক পায় না, সে যে রাগ করে 2 লাখ বদদোয়া করে বদদোয়া সারা দুনিয়া গারাত হয়ে গেল। একদিন দুদিন বললে তো আমরা আর বলি না, তাই না? 950 বছর ধরে বলতেছে, এরপরও গাধারা বলে ইউরিদা ইয়াতমাসসালা আলাইকুম, আসলে মুসা চাচ্ছে আমাদের নেতা হওয়ার জন্য। আসলে কি তাই নাকি? বোঝেন এখন দাওয়াতের পার্থক্য কোথায়? নূহের দাওয়াত কবুল করে নাই, ইব্রাহিমের দাওয়াত কবুল করে নাই, মাত্র তার স্ত্রী সারা এবং তার ভাতিজা লূত ছাড়া ইব্রাহিমের 200 বছরের দাওয়াত কেউ কবুল করে নাই। ঠিক অমনি করে সকল নবী, সর্বশেষ আমার নবী ধরুন, আমার আপনার প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজের শ্রেষ্ঠ বংশের তিনি শ্রেষ্ঠ সন্তান হওয়া সত্ত্বেও এই শ্রেষ্ঠ বংশের নেতারা তাকে গ্রহণ করে নাই, অবশেষে তাকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে চলে যেতে হয়েছে, মদিনাকে আশ্রয় নিতে হয়েছে। তাহলে নবীদের দাওয়াতে স্রোত পড়ে না, ওরসের দাওয়াতে স্রোত পড়ে কেন? যদি একটু না বোঝেন তাহলে আপনাদের মানুষই বলা যাবে না। এই স্রোতকে উল্টার দিকে ঘুরিয়ে আল্লাহমুখী সত্যিকার অর্থে যদি হয় তাহলে এই দেশের কল্যাণ আছে, আর নইলে এই অকল্যাণ ছাড়া আমাদের ভাগ্যে কিছুই নাই। এবারে বলি আপনাদেরকে, দাওয়াত কবুল হওয়ার জন্য অর্থাৎ আল্লাহর পথে দাওয়াত কোনটা, এর জন্য 3টা শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো এই যে আপনাকে দাওয়াত দিতে হবে তৌহিদ ইবাদতের দিকে, আল্লাহর দাসত্বে এককভাবে সিরেফ আল্লাহর দাসত্ব করতে হবে, এদিকে আপনি মানুষকে দাওয়াত দিবেন। নিজের আদর্শের দিকে দাওয়াত দেওয়া যাবে না, নিজের দলে আপনি সদস্য হন এ কথা বলে দাওয়াত দেওয়া যাবে না, নিজের স্বার্থ উদ্ধারের জন্য কাউকে দাওয়াত দেওয়া যাবে না। আপনি সিরেফ এবং সিরেফ এই দাওয়াত দিতে পারেন, হে বান্দা আল্লাহর দাসত্ব করো, এইটুকুই আপনি বলতে পারেন। আমার দাসত্ব নয়, আমার নেতার ভোট বৃদ্ধি করার জন্য আমি কোনো কথা দাওয়াত আপনাকে দেব না, সেরে একটা দাওয়াত দেব, হে মানুষ ওবুদুল্লাহ আল্লাহর দাসত্ব কর। এটা বড় কঠিন। প্রত্যেক নবী এই দাওয়াত দিয়ে গেছেন, প্রত্যেক নবী এই দাওয়াত দিয়ে গেছেন। দলিল নেন, ওলাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন মিন রাসূল ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। আমরা তোমার পূর্বে, অর্থাৎ আমাদের রসুলকে আল্লাহ পাক বলছেন, তোমার পূর্বে এমন কোন রসুল আমি দুনিয়াতে পাঠাই নাই, ইল্লা নূহি ইলাইহি, যার কাছে আমরা এই ওহি করি নাই, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন, তুমি যে জনগণকে বলে দাও আল্লাহ ব্যতীত কোনো, অর্থাৎ আমি ব্যতীত কোনো ইলাহ নেই, ফাআবুদুন, অতএব তোমরা সবাই আমার দাসত্ব করো। সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত। আল্লাহ সাক্ষীর পরে আর কারো সাক্ষী দরকার নাই। আদম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 124,000 পয়গম্বর এবং 315 জন রসুল সবাই মানুষকে একটাই দাওয়াত দিয়েছেন, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব তোমরা সবাই আমার দাসত্ব করো। এই দাওয়াত সবাই দিয়েছেন, অথচ এমন কোন নবী নেই যিনি মারি খান নাই, গালি খান নাই। এমনকি সবচেয়ে রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন নবী ছিলেন দুজন, দাউদ আর কে, সুলাইমান। সুলাইমান দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দাও যে আমার পরে দুনিয়ার কাউকে যেন ওই ক্ষমতা তুমি আর দিও না। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন, সুলাইমানকে আল্লাহাক এমন ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীর কোনো মানুষ হয়তো ক্ষমতা পায়নি। জিনকে আপনি জিনের মাতামারি করা যাবে, একটা জিনিস যথেষ্ট নজর শেষ করে দেওয়া জন্য, এই জিনগুলো তার তাবে, বাতাস তার তাবে, আমরা তো বিমানে চড়ি, কিন্তু তখন ওনার বিমান লাগতো না, ওর বাতাস হুকুম দিলে বিমানের কাজ করে দিত, যাতে ব্যবহার মনে করেন নাকি। পাখি তার কথা শোনে, পিঁপড়া পর্যন্ত তাকে সম্মান করত। এই বিশাল ক্ষমতাধর একজন নবীর বিরুদ্ধে পর্যন্ত ইহুদিরা যে সমস্ত অপবাদ দিয়েছে, নবীদের কাহিনী যদি কখনো পড়ে দেখবেন, আমি ওগুলো লিখে দিয়েছি, এত অপবাদ দিয়েছে চিন্তা করা যায় না, ইচ্ছা করলে ধরে সব শেষ করে দিতে পারতেন। তারা বলল কি, আসলে এই সুলাইমানের যত দেখো ক্ষমতা, মূল একটা আংটি, এই জাদু করা আংটি দিয়ে ও সব কিছু করে। তো বিভিন্ন তফসির গ্রন্থে বহু মিথ্যা কথা রটনা করা আছে, যেগুলো আমরা ক্লাসে পড়ি, পড়াই, এখন অবশ্য আমরা পড়াচ্ছি না, আমরা নদওয়া মাদ্রাসা এগুলো তো বাদ, অন্য সব আলিয়া মাদ্রাসা এগুলো আছে, কওমি মাদ্রাসা তো আছে, তফসিরে জালালাইন নাই, সবাই আপনার নাম জানেন, এর মধ্যে গল্প যে কত আছে এই সুলাইমান সম্পর্কে। আমি এখন খদ্দার সংকট আমি বলবো না, কেলাটি বলছি, নবীদের কেন আপনাদের বাড়ি বাড়ি আছে দেখে নিয়েন ভালো করে, ইউসুফ সম্পর্কে কত বাজে কথা বলছে, ইহুদিদের জবানে কিছুই আটকায় না, এই জন্য ওরা মকজুব হয়ে আসে, অভিশপ্ত ওরা, প্রত্যেক নবীকে ওরা মিথ্যা অপবাদ দিয়েছে, এমনকি জিনা ব্যবসায়ী পর্যন্ত অপবাদ দিয়েছে। এত নিকৃষ্ট সৃষ্টি পৃথিবীতে আমাদের আর নেই, এজন্য ওরা ওদেরকে বলা হয় আসহাবুল কেদার ওয়াল ক্রেদা ওয়াল খানাজির, ওরা বানর শুকুরের বংশধর। আল্লাহ পাক ওদেরকে এমন গজব দিয়েছিল যে তোমরা সবাই বানর শুকুর হয়ে যাও, শুকুরই হয়ে গেছিল, তারপর 3 দিনের মধ্যে মরি সাপ। তো পৃথিবীর রাজনৈতিক ক্ষমতা একটা বড় ক্ষমতা, তাই না? আমাদের ধারণা রাজনৈতিক ক্ষমতা হাতে নিলে আমার বিরুদ্ধে কথা বলে কোন বেটা, যদি এটাই সত্য হইতো তাহলে সুলাইমানের বিরুদ্ধে কেউ কথা বলতো না, তার আংটি চুরি হয়ে গেল, সে আংটিটা মাছের পেটে চলে গেল, এই ফাঁকে এক মহিলা এসে তার সিংহাসনে বসল, সুলাইমান এসে দেখা যায় আর একজন রাজত্ব করছে সিংহাসনে, সুলাইমান উঠতে পারে কি করবে, পাগলের মতো বনে জঙ্গলে ঘুরতে লাগলো, একদিন হঠাৎ করে কিভাবে মাছটা পেয়ে গেলেন সাগর থেকে, মাছের পেট চিড়ে দেখেন তারপর সেই আংটিটা আছে, সেই আংটি নিয়ে আবার এলেন, আবার তিনি সিংহাসনে ফিরে ফেলেন। এই ধরনের উদ্ভট গল্প যদি কেউ করে ওকে মুফাসসির কোরআন বলা যাবে নাকি? হ্যাঁ, আরবিতে লিখলেই মনে করেন এগুলো সব ভালো তফসির, তাই না? এই সমস্ত ফালতু তফসিরগুলো সব এনে আমরা আমাদের বইতে জমা করে দিয়েছি, এখন আমরা হয়তো সবচেয়ে বড় শত্রু, সমস্ত মাদ্রাসায় তফসির পড়ানো হচ্ছে, এরপর নম্বর দেওয়া হচ্ছে। আমরা নবীদের পরে কোন রকম ব্লেম, কোন রকম অপবাদ বা তোহমত দেওয়া হোক, আহলে সুন্নাহ জামাতের আকীদা কিন্তু এটা নাই। কোন মুসলমান কোন নবীকে কোন রকম অসম্মান করে কথা বলতে পারে না। যখনই আমরা নবীর নাম বলি তখন কি বলি? আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার উপরে শান্তি বর্ষিত হোক। আর আমাদের নবীর নাম বলার সময় বিশেষ করে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যাদের চরিত্র, সেই মানুষ, সেই মুসলিম উম্মাহ কখনোই ইহুদি নাসারাদের এই সমস্ত বদমাশি তফসির মেনে নিতে পারে না। কিন্তু দুর্ভাগ্য সুন্নি ওলামায়ে কেরাম শিথিলতা বশত হোক আর অজ্ঞতা বশত হোক, তাদের তফসিরগুলোর মধ্যে এগুলো ভরে দিয়েছে। তফসিরে জালালাইন, তফসিরে কাশাফ, তফসিরে বাইজাবি, যেগুলো আমরা সিলেবাসভুক্ত তফসির বিভিন্ন বড় বড় মাদ্রাসায়, এই সবগুলোর মধ্যে এইসব উদ্ভট তফসির ভরা আছে। আর এই কারণেই সম্ভবত ইমাম আবু দাউদ বলেছেন লাউলা হাজিল ইসওয়াবাহ লান দারাসাল ইসলাম, যদি আহলে হাদিস পৃথিবীতে না হয়তো ইসলাম অনেক আগেই মিটে যেত। বলল আলহামদুলিল্লাহ, এগুলোর বিরুদ্ধে শুধু আহলে হাদিসটাই কলম ধরেছে, আর কিন্তু কেউ না। নবীরাও গাল খেয়েছে, আমরাও গাল খাচ্ছি, দাওয়াত কিন্তু আল্লাহর পথে দিচ্ছি, খেয়াল রাখবেন। ওইরা ওখানে স্রোত বয়, এখানে স্রোত নাই, ওখানে তাবারুক খায়। তাবারুক মানে কি? খেলে বরকত হয়, স্বাস্থ্য ভালো হয়, অসুখ সারে, ওকে তো তাবারুক বলে, তাই না? এমনও আকিদা ঢুকে গেছে এই তাবারুক না খেয়ে যদি বাড়ি যায়, না জানি কোন অসুখে আবার পড়ে যায়। তাবারুক খেলে আমার যত বড়ই ওর অসুখ থাকতে, ক্যান্সার হোক আর ডায়াবেটিস হোক, ও কোথায় পালাবে তো ঠিক নাই। অতএব তিন দিন যদি লাইন দিতে খাওয়ার জন্য তাবারুক, তথাপি একে থাকবো, চাকরি থাক আর না যায়। এই আকিদা নিয়ে যদি কেউ ওই সমস্ত আল্লাহর ডাকে স্রোতের মধ্যে চলে যায়, ওরা স্রোতের মধ্যেও জাহান্নামে চলে যাবে। জান্নাত তো আর চিন্তা করা লাগবে না, যতই সে সালাত আদায় করুক, যতই সে সিয়াম পালন করুক। পরিষ্কার নবীর হাদিস এটা, ওয়ালাউ ওয়াইনসামা ওয়াসাল্লা ওয়াজামা আন্নাহু মুসলিমুন, যদি সে সিয়াম পালন করে, সালাত আদায় করে, ধারণা করে যে সে একজন মুসলমান, আল্লাহ রসুল পরিষ্কারভাবে বলছেন এবং দাবা জাহেলিয়া কানামে জোসা জাহান্নাম, যে ব্যক্তি জাহেলিয়াদের দিকে মানুষকে আহ্বান করে সে জাহান্নামের দলভুক্ত। কথা থেকে শেষ হয়ে গেল, আমাদের কিছু বলার নেই। হাদিস বলার পরে কোন নিজেদের কথা চলবে? এক কথা শেষ। প্রথম শর্ত হলো তারা তৌহিদ ইবাদতের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছে না, আল্লাহ দাসত্বের দিকে দাওয়াত দিতে হবে, মানুষের দাসত্বের দিকে নয়। আজকে ধর্মনেতারা ধর্মের নামে ধার্মিকদেরকে তাদের দাসে, তাদের গোলামে পরিণত করেছে, যেটা ইহুদিরা নাসারারা করে থাকে। যে বিষয়ে আল্লাহ পাক সূরা তওবা 31 নম্বর আয়াতে বলে দিচ্ছেন ইত্তাখাযু আহবারহুম ওরহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা তাদের আহবার ও রহবানদেরকে, সমাজ নেতা, রাজনৈতিক নেতা এবং ধর্ম নেতাদেরকে আরবাব, অর্থাৎ রবের বহু বলছেন আরবাব, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে রবের আসনে বসিয়েছে। সঙ্গে সঙ্গে আদি ইবনে হাতেম বলল কই না তো, আমরা তো এদেরকে রব বলি না। আল্লাহ রাসূল বললেন কি ব্যাপার, তোমরা যাকে হালাল বলো তোমাদের অনুসারের বৃন্দকে ছেড়ে কি হালাল বলে না? অর্থ আল্লাহ তো ওটা হারাম করেছেন। কি বাংলার মানুষ, আল্লাহকে সুদকে হারাম করে নেই, নেতারাকে হালাল করে নেই, আমরা কি হালাল করছি না? আল্লাহর হারাম কোরআন শরীফে আছে আর আমাদের দেশের হারাম প্র্যাকটিসে আছে। এতে ইহুদি নাসারাদের স্বভাব ছিল, আমরা তাই করছি, ফারাকটা কোথায়? শুধু মাথার টুপি দিয়ে লম্বা দাড়ি ঢেকে মসজিদ দিয়ে সালাত আদায় করলে কি আপনি ইবাদত করা হলো? জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিরুদ্ধে কাজ করছি আমরা, আর মসজিদে যেহেতু ডিস্টার্ব করে না সরকার, অত মসজিদে এসে সালাত আদায় করার সমস্যা নেই। হ্যাঁ, আইন জারি হচ্ছে খুতবা দিতে গেলে তোমাদেরকে সরকারি কথাই বলতে হবে, বাইরে কোনো কথা বলা হবে না। বাস আগামীতে ইনশাআল্লাহ মসজিদেও আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষের ইবাদত করতে হবে। যাচ্ছেন কোথায়? প্রথম শর্ত হলো কি? আল্লাহ বলছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদু, আমরা পৃথিবীতে এমন কোন রাসূল পাঠাই নাই যাদেরকে আমরা এই নির্দেশ দেই নাই যে তুমি তাদেরকে বলো যে আমি ব্যতীত কোন উপাস্য নেই, অতএব তোমরা আমার দাসত্ব করো। তাহলে আপনার আল্লাহর পথে দাওয়াত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে তৌহিদ ইবাদতের দিকে দাওয়াত দিতে হবে। তৌহিদ তিন প্রকার, তৌহিদ রুবুবিয়াত, তৌহিদ আসমা ও সিফাত, তৌহিদ ইবাদাহ বা উলুহিয়াত। আবু জাহাল, আবু লাহাব, এরা তৌহিদ রুবুবিয়াতে বিশ্বাসী ছিল, আল্লাহকে আল্লাহ বলে এরা বিশ্বাস করত। আমরাও যারা আল্লাহর বিরোধিতা করি আমরাও আল্লাহকে আল্লাহ বলেই বিশ্বাস করি। শুধু আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করলেই আমি জান্নাত পাবো না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বিধান আমি মেনে চলব। এটা হল তৌহিদ ইবাদতের মূল কথা। আমাদের রসুল বলেছিলেন তোমরা আল্লাহর বিধান মেনে চলো, খালি স্বীকার করলে হবে না। আর এই অপরাধেই তিনি নির্যাতিত হয়েছিলেন মক্কায়, এই অপরাধেই তাকে নিজের বংশ ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে দূর মদিনায় রাতের অন্ধকারে চলে যেতে হয়েছিল। দুই নম্বর শর্ত হলো এই, আপনার আকীদা হতে হবে আলা ফাহমে সালাফে সালেহ। যেটুকু আপনি করবেন সেটা যেন কোরআন ও সুন্নাহ অনুযায়ী হবে, হয় এবং সাহাবায়ে কেরাম কোরআন হাদিসের যে ব্যাখ্যা বুঝতেন আপনাকে সেই ব্যাখ্যা বুঝতে হবে। নিজের মাথা খাটিয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা করা যাবে না। যত বেদাতি দল বাংলাদেশে আছে, সারা পৃথিবীতে আছে, যত বেদাতি এবং শিরকের দল, সমস্ত দল কোরআন হাদিস দিয়েই কিন্তু তাদের দল করে, মানুষকে আহ্বান জানায়, প্রত্যেকটি কোরআন এবং হাদিসের ব্যাখ্যা তার নিজস্ব মন গড়া দেয়, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা অনুযায়ী তার ব্যাখ্যা দেয় না। এজন্য আমরা যখন বলি সহি হাদিস অনুযায়ী হতে হবে তো মানুষ যায় খেপে, বলে এতদিন সহি সহি ছিল না, এই কোথা থেকে গালার সাহেব বের হলে খালি সহি সহি কিন্তু আমরা জ্বালাই খেলো, সব কথা খালি সহি খুঁজে বেড়ায়, এতদিন ধরে দলবদ্ধ মনোজাত করেছি এখন বলে হবে না, দুদিন পরে বলবে কি ও সালাতি পড়তে হবে না, কততে টিটকে নেবে শুনছে জীবন ঠিক নাই। সহি বলা যে কত পাপ করে ফেলেছে বাংলার জমিনে, আমরা এত পাপ কেউ করেনি, এই জন্য বই লিখছে আমাদের বিরুদ্ধে যুগে যুগে শয়তানের হামলা, সে শয়তান ঢেলে গেল সাহেব দেখেছেন আমার বাসায় আছে, আসেন কোথায় যাবো কোথায় লিখছে কিন্তু আলমরা সারা বইয়ের মধ্যে এমন কোন পৃষ্ঠান যেন কোরআন বা হাদিসের কোন রেফারেন্স নেই, মানে বুঝতে হয়েছে শয়তানের বুঝ অনুযায়ী, আর আল্লাহ আলমদের মাধ্যমে ঢুকেই শয়তান আলমেদের ঢুকেই দিনদার মানুষের ক্ষতি করে, শয়তান নেতাদের মাথায় ঢুকেই দিনদার মানুষের ক্ষতি করে, নেতাদের কথা সবাই শোনে। তাহলে আপনার দুই নম্বর শর্ত হচ্ছে আপনি যে আল্লাহর পথে দাওয়াত দিবেন আপনার দাওয়াত হতে হবে ওইভাবে যেভাবে আল্লাহ তার রসুলকে বুঝ দিয়েছিলেন, এবং রসুল এবং তার সাহাবায়ে কেরাম যেভাবে যে আয়াতের যে হাদিসের ব্যাখ্যা যেটা বুঝেছিলেন সেটা আপনাকে মানুষকে বলতে হবে, এর বাইরে নিজস্ব কোনো বুঝ দিলে চলবে না। কথা বোঝা গেছে? এখন ধরুন আপনি আজান দেন, জুমার দিন আজান দেন মানে এখন আপনি ফতোয়া দিলেন যে না আজান হবে মুখে মুখে, মায়ের তো নবীর জমানায় ছিল না, দশ হাত অন্তর অন্তরে একটা মুয়াজ্জিন দিয়ে দিল লাখ লাখ মানুষ, এবার ইমাম সাহেব ইমামতি করছেন সে ধরেন এক মাইল দূরে, ও যে রুকুতে গেলে কখন সেদা গেলে কখন মুক্তাদের একটু বুঝতে পারবে? এইভাবে খেলা করা চলছে। আপনার ধারণা এটি হল রসুলের তরিকা, রসুলের তরিকায় শান্তি, নিঃসন্দেহে রসুলের তরিকায় শান্তি, রসুলের বুঝটার মধ্যে যে শান্তির বুঝটা তো বুঝতে হবে। যখন আজানের হুকুম জারি হয়ে গেল, আজানের স্বপ্ন দিন প্রথম দেখছিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দুরাব্বিহি, তিনি এসে বললেন, বলার পরে আমরাই বলবো যে প্রথম হক ছিল তাকেই আজান দিতে বলা, তিনি আজানের স্বপ্ন দেখছেন, তিনি এসে প্রথম আল্লাহ নবীকে খবরটা দিলেন, হে আল্লাহ রসুল রাত্রে আমি আজকে এই স্বপ্ন দেখেছি, যেটা আমরা আজান যেটা দেই আমরা এখন, এটা কিন্তু স্বপ্নের আজান। পরে দেখা গেল একানে এগারো জন সাহাবি একই স্বপ্ন দেখছে, এমনকি তার আগে ওমর ফারুক একই স্বপ্ন দেখছে, যে কেউ ভয়ে বলেনি, আল্লাহ নবী বললে তো আবার আমরা বলবো, কথা বুঝছেন? কিন্তু ইনি নিজে যে বলি ফেলেছে, আল্লাহ নবী খুশি হয়ে বলেন হ্যাঁ তোমার স্বপ্ন আল্লাহর কাছে কবুল হয়েছে, ওটা ঠিকই আছে, আজান দিতে হবে। এখন কাকে আজান দিবে? যে এসে খবরটা দিল সে আজান দিবে না? কিন্তু আল্লাহ নবী বললেন কি জানেন, এই আব্দুল্লাহ আসলে তোমার কণ্ঠ জোরালো না, জোর হলো বেলালের কণ্ঠ, ফাইনু আন্দা সাউদাহু, ওর কণ্ঠ খুব জোরালো, তো বেলালকে ডাকো ওকে দিয়ে আজানটা দেওয়াই। বেলাল আসলো, আজান শিখালো, এই বেলাল তুমি আজান দাও। এটা তাহলে কি বুঝলেন, যেটা দিয়ে কণ্ঠ জোর করা হবে সেটা দিয়ে আজান দিতে হবে না, মাইক দিয়ে কণ্ঠ জোর করা হয় এটা দিয়ে মাইক দিয়ে আজান দিতে হবে না? এইটুকু বুঝ যদি মাথায় না থাকে তো কি করে আল্লাহর পথে দাওয়াত হলো? ওটা অসংখ্য মুসল্লি যে সালাত নষ্ট হয় তার উপায় কি? ইমাম গেল রুকুতে, মুক্তাদি গেল সেজদাতে, কোনো তো টেরই পায়নি, কথা বুঝতে পারেননি। অত বলা হচ্ছে ইন্ন জোরাল ইমাম আলাই উত্তম মাবিহি, ইমাম নিয়োগ করা হয় তার অনুসরণ করার জন্য। ইমাম তো সালাম ফিরিয়ে পান খাচ্ছে হয়তো বা, আর আমার এদিকে তো আত্মীয় হতে শুরু হয়নি, তাহলে কেমন হবে? একদিকে দেখবো আর একদিকে দেখবো না, এটা তো হবে না। মুশকিল হয়েছে এখানে বুঝের সমস্যা। যেভাবে আল্লাহ রসুল বুঝছেন যে আজানটা জোরে দিতে হবে, এটা তোমার বুঝ না, এটা সাহাবা একরাম ঠিক একই বুঝেছেন, তারাও এরকম ভাবে মুয়াজ্জিন নির্ধারণ করতেন, সেইভাবেই আমরা করছি। আপনি দুনিয়ার সব বায়ান দিবেন মাইকে, তো সমস্যা নেই, আল্লাহ নবীকে মাইকে বায়ান দিয়েছে নাকি? মাইক তো ছিলই না, তো দিবে এটা কি? আর আপনার বয়ানের সময় মাইক চলবে, আজানের সময় মাইক চলবে না, এটা কোন ধরনের বুঝ হলো? এই বুঝের সমস্যার জন্য হলে সমস্যা, কিন্তু আপনাকে কে বুঝাবে? তাহলে আপনাকে দুই নম্বর শর্ত পূরণ করতে হবে এই যে অবশ্যই আপনি যে ইসলামের কথা বলবেন তা সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী হতে হবে। আলাইকুম সুন্নতি সুন্নতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদীন, উম্মতকে তিনি বলে যাচ্ছেন আমার রসুল দেখো কাতারাক্তুকুম ফিয়া বাইদা নাকিয়া, আমি তোমাদের কাছে যে দিন রেখে যাচ্ছি সে অত্যন্ত উজ্জ্বল এবং স্বচ্ছ, যদি কেউ সেটা ছেড়ে যায় হালে কোন একটা ধ্বংসশীল ব্যক্তি ব্যতীত কেউই আমার এই উজ্জ্বল দিন থেকে বিচ্যুত হবে না। আমার মৃত্যুর পরে তোমরা যারা বেঁচে থাকবে তোমরা দেখবে অসংখ্য মতভেদ, তখন তোমাদের বাঁচার পথ হলো আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত আঁকড়ে ধরা। এই যে নির্দেশ তিনি দিয়ে গেলেন এমনি বলছে নাকি? উনি বুঝতে পারছেন যে আমার মৃত্যু পরে এটা এইসব গোলমাল লাগাবে, সেই গোলমাল লাগানোর থেকে বাঁচার জন্য তো আমাদেরকে এটা করতে হচ্ছে বাধ্যে। তাহলে দেখা যাচ্ছে আপনার আল্লাহর পথে দাওয়াত কিন্তু আপনারটাও আমারটাও ঠিকই আছে, কিন্তু আপনার দাওয়াতের বেলায় সাহাবায়ে কেরামের বুঝের অভাব আছে, আমাদের দাওয়াতের বেলায় সাহাবায়ে কেরাম বুঝ অনুযায়ী বুঝ আছে, আপনি যেটা খুশি সেটা গ্রহণ করুন করেন। তিন নম্বর হলো এই সালামাতুল আমল, আমাদের আমলটা হতে হবে আকিদাতান আমলান কওলান, আকিদায় কথায় এবং কাজে আল্লাহ প্রদত্ত আমল অনুযায়ী, রসুল প্রদত্ত প্রদর্শিত পথ অনুযায়ী, এর বাইরে নয়। তাঁর রেখে যাওয়া পথের বাইরে যদি আপনি কোনো কাজ করেন বা কথা বলেন বা আকিদা পোষণ করেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। অর্থাৎ আপনার আল্লাহর পথে দাওয়াত যখন দিবেন তখন আপনাকে আকিদা সঠিকভাবে বলতে হবে, এই আকিদায় হে মানুষ চলো, আল্লাহ নিরাকার সর্বত্র বিরাজমান, ওই আজ করলে হবে? প্রত্যেকটা শিয়াল কুকুর বানর বিড়াল মানুষ সব একটা আল্লাহর কল্যাণ নাকি, সবকে আল্লাহর অংশ, যখন এই ব্যাখ্যা দিয়ে ওয়াজ করেন যদি আদি মানুষকে কাঁদে দেন কেমন হবে? এটা তো হবে না, এবং আকিদা নষ্ট। আল্লাহ নিজস্ব সত্তা আছে, তিনি আরশের উপরে সমন্বিত, তিনি কখনোই আপনার রান্নাঘরে বসে নেই তার নিজের সত্তা নিয়ে, হ্যাঁ তার হুকুম তার জ্ঞান সর্বত্র বিরাজিত, তিনি নিজের সত্তা আরশের উপরে সমন্বিত। এই বিশ্বাস যদি মজবুত না থাকে তাহলে বিশ্বাসের দিক দিয়ে হয়ে গেলেন কাফের। এবার আসেন কথার দিক দিয়েও আপনি উল্টোপাল্টা, যেহেতু কথা উল্টোপাল্টা বলছেন আপনি তো ওই কথা আল্লাহর কাছে কবুল হবে না, আর আমল তো দিক উল্টোপাল্টা করেন ওই আমলটাও আল্লাহর কাছে কবুল হলো না, তাহলে আপনিও কিন্তু আল্লাহর পথে দাওয়াত দিয়ে মানুষকে জমা করেছেন, ওই দাওয়াত দিয়ে ওই মহফিল ওই ইজতেমা যে নামই দেন আপনি, ওই সম্মেলন ওই কনফারেন্স কিছুই কি আল্লাহর কাছে কবুল হবে? মৌলিকভাবে তিনটা শর্ত মাথায় রাখবেন, এক আপনি দাওয়াত দিবেন তৌহিদে ইবাদতের দিকে, মানুষ যাতে শয়তানের দাসত্ব ছেড়ে আল্লাহর দাসত্ব করে সেদিকে মানুষকে দাওয়াত দিবেন। দুই নম্বর আপনি সাহাবায়ে কেরাম কোরআন হাদিসের যে ব্যাখ্যা বুঝেছেন আপনি সেই বুঝের দিকে মানুষকে দাওয়াত দিবেন। তিন নম্বর আপনার নিজের আকিদা নিজের কথাবার্তা এবং নিজের কাজকর্ম সব কিছু হতে হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করে গেছেন সেই অনুযায়ী, আর সেটা পেতে গেলে আপনাকে অবশ্যই সহি হাদিসের কাছেই যেতে হবে। জয়ীব জাল মুনকার বানোয়াট কোন হাদিসের মধ্যে গিয়ে আল্লাহ রসুল আমল পাওয়া যাবে নাকি? অত হবে না, আপনাকে সহি হাদিস অনুযায়ী আমল করতে হবে। এই তিনটে শর্ত যদি পূরণ হয় তাহলে আপনার দাওয়াত আল্লাহর কাছে কবুল হবে, আর নইলে ওই দাওয়াতটা খালি টাকা খরচ করাই হবে, কাজের বেলা কিচ্ছু হবে না। যদি কেউ এই সহি দাওয়াতের দিকে মানুষকে আহ্বান করে সে কি পাবে? আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا الى هدى كان له من الاجر مثل اجور من تبعه لا ينقص من اجوره شيئا। যে ব্যক্তি হেদায়তের দিকে মানুষকে ডাকে, আল্লাহর দিকে না কিন্তু, সুপথকেই হেদায়ত বলা হয়। যে পথে গেলে জান্নাত পাওয়া যায় সেই পথের দিকে মানুষকে যদি ডাকা হয়, যদি কেউ ডাকে এরকম আল্লাহর পথে নয় হেদায়তের পথে ডাকে, অর্থাৎ যে পথে গেলে আমি জান্নাত পাবো, সেই পথে যদি আল্লাহ কোনো বান্দা আল্লাহর দিকে ডাকেন, আল্লাহ রসুল বলছেন কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু, যত লোক তার কথা শুনে ওই সিরাতে মুস্তাকিমের দিকে আসলো তাদের সকলে যত নেকি পেল সমস্ত নেকি ওই আহ্বানকারী নিজে পেয়ে গেলেন। মিন গায়রা ইয়ানতাকাসা মিন উজুরি শাইয়া, যারা আমল করলো তাদের নেকি কিন্তু কমবে না, আর তাদের নেকির অতটুকু অতরা নেকি আপনি একা পেয়ে গেলেন, যেহেতু আপনি ডেকেছেন এমন পথে যে পথে গেলে জান্নাত পাওয়া যায়। অন্যরা ডাকছে আল্লাহর নামে কিন্তু জান্নাত পাওয়া যাবে না, ও তো শয়তানের পথ। অমন দা এলা দলালাতিন, আজ যে ব্যক্তি মানুষকে ডাকলে পথভ্রষ্টতার দিকে, কান আলাইহে মিনাল ইসমে মিসল আসামে মান তাবিআহু, তার উপরে ওই রকম গুনাহ চাপবে, ওই কাজ করে যত পাপ অর্জন করেছে তার অনুসারীরা তাদের অনুরূপ পাপ ওই আহ্বানকারীর আমলনামায় জমা হবে। সাবধান হচ্ছে আপনি, এখন কত ভয়ঙ্কর কথা চিন্তা করেছেন কি? কারণ আপনার একটা ভুল কথা, একটা অন্যায় কথা শুনে লাখো মানুষ অন্যায় আমল করে যাচ্ছে, সমস্ত মানুষের গোনা আপনার আমল চাপবে, আপনার ঘাড়ে চাপবে, কি কৈফিয়ত দেবেন কিয়ামতের দিন আপনি? এজন্য ইসলামের দাওয়াত খুবই কঠিন, খুব হিসাব করে পা ফেলতে হয়, হিসাব করে কথা বলতে হয়। রওয়াহু মুসলিম, মিশকাতের প্রথম দিকে আপনি হাদিসটা পাবেন, 158 নম্বর হাদিস। এই সহি দাওয়াতের দিকে যদি আপনারা এগিয়ে আসেন, যে বাংলাদেশ নয় পৃথিবীর যে কোনো মানুষ যদি সহি সুন্নার দাওয়াতের জন্য এগিয়ে আসেন, আর তাকে যিনি সহযোগিতা করবেন তার নেকি কতটা হবে তা একটু আগে শুনলেন তো হাদিসটা না? কথা দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা দিয়ে, যে কোনো মূল্যে, যাতে সহি হাদিসের এই তবলিগি ইজতেমা সফল হয়, এটা আমাদের সবার এখন ধর্মীয় নৈতিক এবং মানবিক দায়িত্ব হয়ে পড়ল না? রাজশাহীর 26তম তবলিগি ইজতেমা আগামী বৃহস্পতি এবং শুক্রবারে হবে, এটা শুধু আপনাদের গর্বের বিষয় নয়, পৃথিবীর মানুষের জন্য এটি একটি রহমত যে এই বক্তব্যগুলো সারা পৃথিবীতে ইন্টারনেটে চলে যায়, দেশে এবং প্রবাসে হাজার হাজার নয় লক্ষ লক্ষ বাঙালি বাংলাভাষী যে সমস্ত মুসলমানরা আছেন এবং অমুসলমানরা আছেন তারা সবাই শুনে, তার মধ্যে 10 জন লোক আল্লাহর পথে ফিরে আসে, ইনশাআল্লাহ তবলিগ ইজতেমা আমাদের পরকালে মুক্তির জন্য ওসিলা হয়ে যাবে। এই কাজে আমরা সবাই সহযোগিতা করব, এবং আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার ঘোষণা করা হলো আল্লাহ নবীর মাধ্যমে, আমরা সেই পুরস্কারে পুরস্কৃত যেন হতে পারি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।